সব স্বপ্ন জানি আলো হয়ে ফিরবে না, সব আশা বুকে ভালোবাসায় ঝড় তুলবে না, সব স্বপ্ন জানি আলো হয়ে ফিরবে না, সব আশা বুকে ভালোবাসায় ঝড় তুলবে না, তবু দেখছি তাকেই ফিরে রাজপথের ভিড়ে, সেই মুখটুকু ছুঁয়ে যদি একদিন নামহীন নদীটির তীরে ভোরবেলা, ঝির ঝির বৃষ্টির তীর তীর ছোঁয়া হাতে মেঘলা রং, রাস্তার যানজট খুলবে না ছেটে যাই বরং, ঝির ঝির বৃষ্টির তীর তীর ছোঁয়া হাতে মেঘলা রং, রাস্তার যানজট খুলবে না ছেটে যাই বরং, হারিয়ে ফেলা সঞ্চারি আকাশের গায়ে লেখা পাত্তারি, সারে মা পানি সারে মেঘ মল্লারে, স্বপ্নের বৃষ্টির জল পায়ে ভাঙা চোরাট চালা, রঙিন ছাতার দিন খুলবো না ভিজে আগা পাশতলা, স্বপ্নের বৃষ্টির জল পায়ে ভাঙা চোরাট চালা, রঙিন ছাতার দিন খুলবো না ভিজে আগা পাশতলা, হারিয়ে ফেলা বন্ধুরা বৃষ্টিতে ভেজা কৃষ্ণ চূড়া, সারে মা পানি সারে মেঘ মল্লারে, সব স্বপ্ন জানি আলো হয়ে ফিরবে না, সব আশা বুকে ভালোবাসায় ঝড় তুলবে না, তবু দেখছি তাকেই ফিরে রাজপথের ভিড়ে, সেই মুখটুকু ছুঁয়ে যদি একদিন নামহীন নদীটির তীরে